এই লোহিত কাবেরী সিন্ধু গঙ্গা বই যাই যাইব তার লহরে লহরে সরে নগরে কই যাই যাইব লোহিত কাবেরী সিন্ধু গঙ্গা বই যাই যাইব তার লহরে লহরে সরে নগরে কই যাই যাইব লোহিত কাবেরী সিন্ধু গঙ্গা বই যাই যাইব মই মিলি যামে দেশর ধুলি মিলি যামে খারুয়া মাটিত মই মিলি যাম ই দেশর ধুলি মিলি যামে খারুয়া মাটিত মিলি যাম মই পাহাড়ে ভৈয়ামে মিলি যাম মই পাহাড়ে ভৈয়ামে সেউজি সেউজি সেউজি হই সেউজি সেউজি সেউজি হই এই লোহিত কাবেরী সিন্ধু গঙ্গা বই যাই যাইব তার লহরে লহরে সরে নগরে বই যাই যাইব লোহিত কাবেরী সিন্ধু গঙ্গা বই যাই যাইব এই মাটিতে মেলিলু নয়ন মাটিতে হক শান্তি শয়ন এই মাটিতে মেলিলু নয়ন মাটিতে হক শান্তি শয়ন এই মাটিতে মানবী প্রেমর এই মাটিতে মানবী প্রেমর বন্তি উজনে পোহর হল এই মাটিতে মানবী প্রেমর বন্তি উজনে পোহর হল মই মিলি যাম নীল সাগরে সাগরে মিলি যাম কোন পথারে পথারে মিলি যাম নীল সাগরে সাগরে মিলি যাম কোন পথারে পথারে উড়িরম মই আকাশে বতাহে উড়িরম মই আকাশে বতাহে রঙা গোলাপর সুবাসু রঙা গোলাপর সুবাসু এই লোহিত কাবেরী সিন্ধু গঙ্গা বই যাই যাইব তার লহরে লহরে সরে নগরে কই যাই যাইব লোহিত কাবেরী সিন্ধু গঙ্গা বই যাই যাইব মই আকু আহিম দেশর বাবে আহিম আকু দহর বাবে মই আকু আহিম দেশর বাবে আহিম আকু দহর বাবে ন সমাজ নাচনি লৈ ন সমাজ নাচনি লৈ কোনো মিলি যাম মই দেশর ধুলি মিলি যাম মই খারুয়া মাটিত কোনো মিলি যাম মই দেশর ধুলি মিলি যাম মই খারুয়া মাটিত অনুকৰ মানুহ অনুকৰ মানুহ এই লোহিত কাবেরী সিন্ধু গঙ্গা বই যাই যাইব তার লহরে লহরে সরে নগরে কই যাই যাই লোহিত কাবেরী সিন্ধু গঙ্গা বই যাই যাইব।